বেশে ফেলেছি তোকে, এক পলকে ভালোবেসে ফেলেছি তোকে। লুকবে কোথায় বলো আমাকে ছেড়ে, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি। দেখা দেবে কি বলো, দেখা দেবে কি, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি। চাঁদেরও সাথে তোকে ভেবে মরি, এই তারারাও জানে। স্বপ্ন কত দেখি একা বসে থেকে, অলোক তো পড়ে না তো মিষ্টি হাসিতে। দেখা দেবে কি বলো, দেখা দেবে কি, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি। একটুখানি ছায়া না বলা আমার যত জমানো কথা, আকাশে চেয়ে দেখো মেঘে আছে আকা। দেখা দেবে কি বলো, দেখা দেবে কি, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি। এক পলকে ভালোবেসে ফেলেছি তোকে, লুকবে কোথায় বলো আমাকে ছেড়ে, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সুখী তোরে গোপনে।